السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا أذكر ألوشنا راقبو أمدر ماسيك پروغرامي جيد دوري سيتا هرچه كي جي خوتي گوستو كارا خوتي گوستو كارا ايبن كيشه خوتي گوستو আমরা এ নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু করেছি। আমরা দার্সেও সেটা যোগ করতে চাই। আমরা এর আগে অনেক ক্ষতিগ্রস্ত লোকের কথা আলোচনা করেছি এবং এক শ্রেণীর মানুষের কথা বলেছি যে যারা আল্লাহকে স্বার্থপরতার সাথে ভালোবাসে বা আল্লাহর ইবাদত করে, ভালো হলে সুখ হলে বলে দিন ভালো, আর যদি দুঃখ হয় কষ্ট হয় তাহলে বলে দিনটা ভালো নয়। তো সুখ দুঃখ এ দিন ভালো হওয়ার কি কোনো নিদর্শন? আপনি যদি দুনিয়াতে ভালো থাকেন, মুসলিমরা সবাই দুনিয়াতে ভালো থাকবে এর কোনো গ্যারান্টি আছে? বলে আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, মানা আমিলা সালেহাম মিন যাকারিনা উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়াতে আমি তাদেরকে সুখময় সুন্দর জীবন দান করব। তো সুন্দর জীবন দান করার মানে এই নয় যে তুমি ধনবান হবে, তার মানে মনের সুখ হচ্ছে, মনের ধন হচ্ছে বড় ধন। মনে যদি সুখ থাকে তাহলে ধনের সুখের দরকার হয় না। অনেকে বহু ধন আছে কিন্তু সুখী না, কিন্তু মনে সুখী। তো প্রকৃতপক্ষে প্রত্যেক মুসলিম সুখী যদি সে প্রকৃত মুসলিম হয়। জরুরি নয় যে সে ধনে মালে সে অনেক বড় হবে বা সে খুব বড় লোক হবে, তা নয়। মোট কথা, দুঃখ এলেও আল্লাহর ইবাদত করতে হবে, আর সুখ হলেও আল্লাহর ইবাদত করতে হবে। সুখেও আল্লাহকে স্মরণ করতে হবে, দুঃখেও আল্লাহকে স্মরণ করতে হবে। এবার চলুন, খাসারা বা ক্ষতিগ্রস্ত আর কে? যে ব্যক্তি কাল কেয়ামতের মাঠে তার আমল নামাকে অনেক বেশি পাবে, তার মানে দুনিয়া এটা এটা ক্ষতিগ্রস্ত কিসে? এই ক্ষতিগ্রস্ততা হল আখেরাতের ক্ষতিগ্রস্ততা। কেয়ামতে যাবেন যখন, আপনি আপনার ঘর ছেড়ে যাবেন, দুনিয়া ছেড়ে যাবেন, তখন সঙ্গে আপনার কে যাবে? তখন সঙ্গে আপনার তিনটে জিনিস যাবে। কি কি? কবর পর্যন্ত তিনটে জিনিস যাবে, আত্মীয় স্বজন আর আপনার ধন মাল আর আর আপনার আমল। দুটো ফিরে আসবে, একটা থাকবে আমল। একমাত্র আমল হবে আপনার সঙ্গী, আর এই আমল নিয়ে কেয়ামতের দিনে উঠবেন। কবরে তো হবেই, হিসাব হবে, আজাব হবে, সুখ হবে, দুঃখ হবে, হবেই। কিন্তু কেয়ামতের মাঠে আবার নতুন করে হিসাব হবে জান্নাত জাহান্নামের জন্য। এমনি জান্নাত জাহান্নামে সুখ দুঃখ কবরেও আছে, কিন্তু ফিক্সড যেটা ঘর, আসল ঘর, সেটা কেয়ামতের পরে ফিক্সড হবে। এখন সেখানে বিভিন্ন পদ্ধতি আছে। আল্লাহ তাআলা সবাই কে জানেন যে কে জান্নাতি কে জাহান্নামী? যদি তিনি এমনিই জাহান্নামে দেন, কেউ কিছু বলার ক্ষমতা আছে কারো? না। তবুও বিচার ইনসাফ কায়েম করবেন। এই জন্য কেয়ামতের দিনে একটা সিস্টেম হল কি? ওজন। ওজন করা হবে দাঁড়ি পাল্লায়, ওজন করা হবে। এবং সেই ওজন ভিত্তিক, ওজন ভারী হলে আপনি জান্নাতি, ওজন হালকা হয়ে গেলে আপনি জাহান্নামী, তাই না? এ কথা কোরআনের বহু জায়গাতেই আছে। আপনার সূরা আল কারিয়া, এতে কি আছে? আল কারিয়া তুমাল কারিয়া মা আদরা কামাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু। যার মিজানের পাল্লা ভারী হবে তাহলে তার জন্য রয়েছে সন্তুষ্ট বা সন্তুষ্টিময় জীবন, মানে সুখের জীবন, আর সেখানে হচ্ছে ইচ্ছা সুখের জীবন। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। মিজান যদি হালকা হয়ে যায়, আপনার দাঁড়ি পাল্লা হালকা হয়ে গেলে আপনার ঠিকানা হবে হাবিয়া দোজক। এখন বাদশাহ নামদার বলবে যে কেয়ামতের দিনে ওজন করে আপনার জান্নাত জাহান্নাম ঠিক করা হবে। কি কি ওজন করা হবে যা কেয়ামতে? কোন কোন জিনিস মানুষের কি কি জিনিস কোন কোন জিনিস ওজন করে কাল কেয়ামতে জান্নাত জাহান্নাম নির্ণয় করা হবে। এক হচ্ছে আপনার আমল নামা, যেটা রেজিস্ট্রি বলা হয়, আমলের রেজিস্ট্রি, মাশাআল্লাহ আজকে ইংরেজি মনে পড়েছে, যাই হোক। নম্বর দুই এটা হলো একই কথা, আমল, হ্যাঁ আমল মানে আমলটা আর কি, আমল নামা আলাদা জিনিস, আর আমল ওজন করা হবে, ঠিক আছে, রেজিস্ট্রি ওজন করা হবে। ওই যে আপনার হাদিস মনে আছে যে যত দূর নজর যায় তত দূর পাপ আর পাপ, মানে সমস্ত পাপ লেখা আছে, এত রেজিস্টার, বড় রেজিস্টার। তো সেই রেজিস্টারকে দাঁড়িপাল্লার একদিকে চাপানো হবে আর একদিকে একটা কার্ড, বলবে আল বান্দা তোমার কোন কাজ নেই, তোমার কোন আমল নেই, নেক আমল নেই, সব তোমার পাপ। বলে আল্লাহ আমি তো কোন ভালো কাজ করেছি বলে আমার মনে হয় না, তো কিন্তু শিরিক করেনি, শিরিক করেনি, তার এই হিসাব। আর যদি শিরিক করে তাহলে কোনো ব্যাপারই নেই, মুসলিম কোনদিন শিরিক করেনি। এটা সবসময় খেয়াল রাখবেন, যাদের জান্নাতের কথা আছে, যেমন ওই যে বেশ্যার মেয়ে পানি পান করিয়ে জান্নাত চলে গেল, সে যদি মুশরিক হতো যেতে পারত, কাফের হলে যেতে পারত না, মুসলিম, কিন্তু সে পাপ করেছে, পাপ বহু পাপ করেছে, কিন্তু এমন একটা কাজ করলো যে আল্লাহ তাআলা খুশ হয়ে তাকে জান্নাতে দিলেন। তো এইভাবে যে মানে শহীদ, অমক শহীদ, অমক শহীদ, কে কে শহীদ, পেটের রোগে মারা গেলে শহীদ, দেয়াল চেপে মারা গেলে শহীদ, আগুনে পুড়ে মারা গেলে শহীদ, শহীদ কে, সে মুশরিক যদি হয় শহীদ হবে না? না, ক্ষুদিরাম বসুর মতো শহীদ, ওই বল খেলা দেখতে গিয়ে শহীদ, ওই অমক রাজনীতি পার্টি করতে গিয়ে বিক্ষোভ মিছিল করতে গিয়ে শহীদ, না না, এগুলো রাজনৈতিক ব্যাপার। কিন্তু আল্লাহর কাছে শহীদ হলো যে আল্লাহর সাথে, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে জেহাদে গিয়ে শহীদ হবে, সে আসল শহীদ। কিন্তু অন্য যে শহীদগুলো আছে, আগুনে পুড়ে মারা গেলে, দেওয়াল চাপা মারা গেলে, পেটের রোগে মারা গেলে, প্লোরোসি রোগে মারা গেলে, প্লেগ রোগে মারা গেলে, মহিলা বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেলে শহীদ, তাই না? কিন্তু এরা মুশরিক হলে শহীদ হবে না? ইমান থাকা শর্ত, তৌহিদ থাকা শর্ত, তেমনি এ লোকে তৌহিদ ছিল। তো রেজিস্টার গুলো একটা পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়া হবে, ওজন করে দেখি তোমার কোন, তোমার কোন পুণ্যের কথা মনে নেই, কোন নেকির কথা মনে নেই, না বলে ফ্রেশ তারা বেতাকাটা কই, বেতাকা নিয়ে একটা বেতাকা, আমাদের যেমন বেতাকা থাকে বর্তমানে, যে আমরা বেতাকা ব্যবহার করি, হাদিসে বেতাকার কথা বলা হয়েছে, অনেকে বলল বেতাকা কি জিনিস, এই যে কার্ড, এই হচ্ছে কার্ড, আমরা ব্যবহার করি, আমাদের দেশেও আছে আইডেন্টিটি কার্ড ইত্যাদি, এই কার্ড কে দাঁড়িপাল্লার অন্যদিকে চাপানো হবে, তখন বান্দা মনে মনে বলবে হায় হায় হায়, এ এত লম্বা চওড়া, এত মোটা রেজিস্টার একদিকে, এই কার্ডটার কি ওজন? তো শেষকালে বান্দা দেখবে মিজানের দাঁড়িপাল্লায় কার্ডের ওজন বেশি ভারী হয়ে যাচ্ছে, বান্দা অবাক হবে, বলবে আল্লাহ কি, খেয়াল করে দেখবে তাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাহলে রেজিস্টার ওজন হবে। আর কি বললেন দু নম্বর, আমল ওজন হবে, আমল ওজন করা হবে, তাহলে আমল ওজন করা হবে, আমল নামা ওজন করা। তিন নম্বরটা কি, আমলকারীকে ওজন করা হবে, মানুষকেও ওজন করা হবে। ইবনে মাসুদের জন্য বলা হয়, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু হালকা পাতলা মানুষ ছিলেন, বাদশাহ বাদশাহ থেকেও হালকা। তো সেই হালকা পাতলা মানুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের জন্য সাহাবারা দেখে একবার হেসেছিলেন, বলেছিলেন যে এই পা কাল কিয়ামতের দিনে উহুদ পাহাড় থেকেও বেশি ভারী, আল্লাহু আকবার। তাহলে আমলকারীও ওজন করা হবে। সুতরাং যে ব্যক্তি ওজনে বেশি হবে, তার মানে ভালোর দিক বেশি হবে, ভারী হবে, সে আসলেই সফল এবং আসলে লাভবান, আর এর বিপরীত হলে পরে সে ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা বলেন, ফাইজা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন, সিঙ্গারে ফুৎকার করা হলে সেদিনে মানুষের মাঝে কোন আত্মীয়তা থাকবে না, খালি আল্লাহ রাসূলের আত্মীয়তা থাকবে, বংশ থাকবে, আমাদেরও বংশ থাকবে, আমাদের স্ত্রীরা, স্ত্রী থাকবে, মা বাপ থাকবে। তার মানে কি, ওলা এতেসা আলুন, কেউ কারো সহযোগিতা করার জন্য কোন বংশীয় পরিচয় থাকবে না, কাজ করবে না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সেদিনে নিজস্ব কর্তৃত্ব চলবে না আল্লাহর অনুমতি ছাড়া। মা ফাতেমা তুমি দুনিয়ার বুকে যা চাই বা চেয়ে নাও, কেয়ামতে আমি তোমার কোনো উপকার করতে পারব না। হে চাচা আব্বাস, দুনিয়ার বুকে যা চাই বা চেয়ে নেন, কেয়ামতে আমি কোনো উপকার করতে পারব না। সাফিয়া ফুপু আমার, দুনিয়ার বুকে যা চাইবার চেয়ে নেন, কাল কেয়ামতের দিনে আমি আপনার কোনো কাজে আসব না। এই কথা বলেছেন না বলেননি? মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি চাইলেন, আল্লাহ ক্ষমা প্রার্থনার অনুমতি দিলেন, আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন, তা কান্না দেখে রাসূলুল্লাহ সাহাবারা পর্যন্ত কাঁদতে লাগলেন। সুতরাং এইভাবে কাল কিয়ামতের অবস্থা, যেদিন কাউকে কেউ কাউকে লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম, তাদের সামনে রাখা হবে, সামনে রেখে সামনে দেখতে পাবে যে আমার বন্ধু, কিন্তু বন্ধু বন্ধুকে জিজ্ঞেস করবে না, তা কাল বলবে না কাইফাল হাল, হাউ আর ইউ, হ্যাঁ এই কথা জিজ্ঞেস করবে না, কি বন্ধু কেমন আছো, কারণ সবাই নাফসি নাফসি, নবীরা পর্যন্ত নাফসি নাফসি। আরে আওয়াদুল মুজরিমুলাও ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিম বিবানি, সেদিনে অপরাধী চাইবে যে আমার ছেলে জাহান্নামে যাক আমি বাঁচি, আমার আমার আমার বাপ জাহান্নামে যাক আমি বাঁচি, আমার মা জাহান্নামে যাক আমি বাঁচি, আমার ভাই জাহান্নামে যাক আমি বাঁচি, আমার স্ত্রী জাহান্নামে যাক আমি বাঁচি। এমনকি যদি কাফের চাইবে কাল কেয়ামতের দিনে, চাইবে যদি তার পৃথিবী পরিমাণ সমান হতো, যদি লাভিফ তাদা বিহি, যদি কাল কেয়ামতের দিনে কাফেররা চাইবে যে যদি পৃথিবী পরিমাণ সমান সোনা থাকে, যে সোনাটা দিয়ে আমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করি, মুক্তি লাভ করা সম্ভব হবে না, মোটেই না। কাল কেয়ামতের দিনে আজাব থেকে বাঁচার কোনো উপায় নেই, কোন না লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুম ওয়ালা শাফাআহ, না বিনিময় চলবে, ঘুষ ঘাস দিয়ে আজ জেল থেকে ছাড়া পেয়ে যেত, তাই না? ঘুষ ঘাস দিয়ে, তারপর পদ পদ ব্যবহার করছো, বাপ মিনিস্ট্রি অমুক মন্ত্রী, বাস ছাড়া পেয়ে যাচ্ছ, কিংবা বন্ধুত্বের বিনিময়ে আজকে মন্ত্রীর বন্ধু বলে তুমি ছাড়া পেয়ে যাচ্ছ, কিন্তু কাল কেয়ামতে লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুম ওয়ালা শাফা, সুপারিশও চলবে না, আল্লাহর আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। সুপারিশের চারটি শর্ত আছে, সেই শর্ত ছাড়া কেউ নিজের ইচ্ছাতে সুপারিশ করে জান্নাত জাহান্নাম, এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিজের ইচ্ছাতে কাউকে জান্নাতে জাহান্নামে দিতে পারবেন না। তাহলে মাকে জান্নাতে নিয়ে যেতে পারতেন, বাবাকে জান্নাতে নিয়ে যেতে পারতেন, চাচা চাচাকে শেষ পর্যন্ত বলেন চাচা কালেমা পড়ে নেন, এই কালেমা এমন কালেমা যে কালেমার কথা বললাম ভারী হয়ে গেছিল, তাই না? এই কালেমা আল্লাহ আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তবে পড়লি তো হবে না, এমন তো বহু মুসলিম লা ইলাহা ইল্লাহ বলে, মোনাফেকরা লা ইলাহা ইল্লাহ বলে, তারা কি পার পাবে? না, কালেমা পড়ার যে কালেমার শর্ত আছে, কালেমার অর্থ, কালেমার চাহিদা ইত্যাদি পূরণ করার পর এই কালেমার এত পাওয়ার। চাচা কালেমাটা পড়ে নেন, সারা জীবন আপনার চলে গেল, আপনাকে কিছুই করতে হবে না, ইসলামের রুকুন পাঁচটা আর মানার সময় আছে, নামাজ পড়ার সময় নেই, রোজা রাখার সময় নেই, হজ করার সময় নেই, যাকাত করার দেওয়ার সময় নেই, এখন কিছুই করতে হবে না, খালি মরার আগে আপনি কালেমাটা পড়ুন, কাল কেয়ামতের দিনে আল্লাহর কাছে হুজ্জত করবো আমার চাচা মুসলিম হয়ে মারা গেছে। কিন্তু না, আল্লাহ তাআলা বললেন নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্না আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নবী তুমি যাকে চাইবে পছন্দ করবে সে মুসলমান হবে তা নয়, আমি যাকে চাইব, দেখছেন কর্তৃত্ব কার? একমাত্র আল্লাহ, সমস্ত কর্তৃত্ব হচ্ছে আল্লাহ দুনিয়া এবং আখেরাতে, কোন কাউকে কর্তৃত্ব দেওয়া হয়নি। লোকেরাও বিশ্বাস করে পীর ওলিকে কর্তৃত্ব দেওয়া আছে, গওস কুতুবকে দেওয়া আছে, নবীদেরকে দেওয়া, না, সমস্ত কর্তৃত্ব আল্লাহ তাআলা, তাকে আল্লাহ তাআলা অনুমতি দিলে আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। মোট কথা হলো, কাল কেয়ামতের দিনে দাঁড়ি পাল্লা রাখা হবে, আর সেদিনে কোন বংশীয় পরিচয় কাজে দেবে, আমি আউলাদের রাসূল বললে কি পার পাবেন? আচ্ছা, আপনারা মাঝে মাঝে একটা প্রশ্ন আপনারা ফেসবুকে দেখে থাকেন, হোয়াটসঅ্যাপে আসে, হজরত ফাতিমা জোহরা তেজিলে সংসার, রাত্রিকালে গোরে লাশ রাখা হল তার, শুনেছেন আবু জার গেফারি এক সাহাবা সুজন বলিলেন গোর ভূমি করি সম্বোধন, হে কবর তুমি ইহা রাখো কি খবর, কার লাশ রাখা হলো তোমার ভিতর। তারপরে ফাতেমার পরিচয় ইত্যাদি বলে, জানো কি এ তো আলীর স্ত্রী হাসান হোসেনের জননী, নবীর নাতি, নবীর মেয়ে ইত্যাদি বলে বলে প্রশংসা করলো। তখন কবর আওয়াজ ও বাহির হলো কবর হইতে, হবে না আমায় বংশ পরিচয় দিতে। কবর থেকে আওয়াজ আসছে যে আমার কাছে বংশের পরিচয় দিয়ে কেউ বাঁচতে পারবে না, আমার কাছে যেটা কাজে লাগবে ঈমান আর আমল। এটা ঘটনা আছে হাদিসের, কিন্তু হাদিসটা সহি না, হাদিসটা সহি না, কিন্তু এর যে শিক্ষা, শিক্ষাটা সহি কি, বংশ পরিচয় দিয়ে কবরে কেউ বাঁচবে না। হাদিসে আছে মান বাত্তা আবিহি নাসাবুহু লাই ইউসরি আবিহি নাসাবুহু, মানে যার আমল তাকে পিছিয়ে দিয়েছে তার বংশ তাকে আগিয়ে দিতে পারবে না, কোন যার আমল যাকে জাহান্নামে নিয়ে যাবে তার বংশ তাকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং আমল ওজন হবে, সেদিনে কেউ কাউকে জিজ্ঞাসা করবে না, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সুতরাং যাদের দাঁড়ি পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। ওয়ামান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, আর যাদের আমল কি বলে আপনার দাঁড়ি পাল্লা হালকা হবে, ওজনে হালকা হয়ে যাবে, তারা তারা যারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে এবং জাহান্নামে চিরস্থায়ী বাস করবে। তাহলে আসল খাসারা কি হল, যে কেয়ামতের দিনে যদি আপনার নেকির পাল্লা হালকা হয়ে যায় তাহলে এটাই হচ্ছে আসল খাসারা, আসল ক্ষতিগ্রস্ততা। সূরা মুমিনুনের আপনার 101-103 নম্বর আয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম। যারা অঙ্গীকার প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং পৃথিবীর বুকে ফাসাদ ছড়িয়ে বেড়ায় তারা ক্ষতিগ্রস্ত। এ কথা আছে কোথায়? সূরা মায়দায় চলুন, যেখানে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ানকুযুনা আহদাল্লাহি মিন বাদি মিসাকিহি ওয়া ইয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়ায়ুফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। এটা সূরা বাকারা, আর সূরা মায়দাতে আছে ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, দুটো দুই কথা। সূরা বাকারাতে বলা হচ্ছে যারা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করে, আল্লাহকে দেওয়া প্রতিশ্রুতি যেটা আপনার পালন করার কথা আপনি ভঙ্গ করলেন, তার মধ্যে যেমন একজন রাষ্ট্রনেতাকে আপনি মানলেন আপনার রাষ্ট্রনেতা বলে, পরে আপনি বিদ্রোহ করলেন, তো এই বিদ্রোহ করাতে কি হয়, প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়। এই শ্রেণীর মানুষ যারা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করে, ওয়াইয়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, আল্লাহ তাআলা যাকে মিলিত রাখতে নির্দেশ দিয়েছেন সেটাকে তারা কর্তন করে, যে রশিটাকে বলেছে রশি কর্তন করো না কেটো না, সে তারা তা কি করে তা কেটে ফেলে, তার মানে কি আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার বন্ধন ছেদন করা যাবে, যাবে না, বিশেষ কারণ ছাড়া যদি বৈধ কারণ হয় তো ছেদন করা যাবে, সেটা আলাদা কথা, কিন্তু আপনি খামোখা কোন স্বার্থবশে আত্মীয়তার বন্ধন ছেদন করবেন তাহলে আর ওয়াইফসিদুনা ফিল আরদ, আর দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করে, দুনিয়ার বুকে নিরাপদ মানুষদের বিরুদ্ধে নানা রকম সন্ত্রাস চালায়, মানুষদেরকে উত্তক্ত করে, মানুষদেরকে আপনার অত্যাচারে তাদেরকে অতিষ্ঠ করে তোলে ইত্যাদি, দুনিয়ার বুকে ফাসাদ ছড়িয়ে বেড়ায়, উলাইকা হুমুল খাসিরুন, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, আসল ক্ষতিগ্রস্ত। আর ফাসাদের ব্যাপারই একটা আছে, হত্যার ব্যাপার, হত্যার ব্যাপারটা ফাসাদ তাই না, হত্যাকাণ্ড চালানো, যাই যে সন্ত্রাসীরা সন্ত্রাস চালিয়ে বেড়াচ্ছে এখানে সেখানে বোম ফাটিয়ে নিরাপরাধ মানুষ, নিরপরাধ মানুষদেরকে হত্যা করছে, এটা ফাসাদই তো, নিরপরাধ মানুষকে হত্যা করছে, প্রথম খুন যখন হয় সারা সারা বিশ্বের ইতিহাসে, মানুষের ইতিহাসে প্রথম খুন যেটা হয়, সেই খুনে কোনো অপরাধ ছিল, ভাই ভাইকে খুন করেছিল তাই না, কে কাকে খুন করেছিল, হাবিল কাবিলকে না কাবিল হাবিলকে, হাবিল কাবিলকে, খালি কতল শব্দটা মনে রাখবেন, কতলে প্রথমে কি আছে, কাপ আছে, অতএব যার প্রথমে কাপ আছে সে হত্যাকারী কাবিল, কাবিল হাবিলকে হত্যা করেছিল, কি কারণে হত্যা করল? ওই যে কোরবানি পেশ করল, তকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালা মিতাকাব্বাল মিন আল আখার, একজনের কাছ থেকে কবুল করা হলো, কার? হাবিলের কাছ থেকে কবুল করা হলো, কাবিলের কবুল হলো না, কোন ত্রুটি ছিল, ত্রুটিটা আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছ থেকে আল্লাহ কবুল করেন, তার মানে নিশ্চয়ই কাবিলের মধ্যে তাকওয়ার অভাব ছিল। আমরা কোরবানি করি, সবারই কোরবানি কি কবুল হয় নাকি? আমরা হজ করেছি বা হজ করি, সবারই হজ কি কবুল হয়েছে বা হয়, তা না? আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যে বিভিন্ন শর্ত আছে, সেই শর্ত হলে হবে, এর হয়নি বাস। আর আগের যুগে নিয়ম ছিল, কবুল হলে পরে সেটা আগুন এসে জ্বালিয়ে দিত, তখন বোঝা যেত যে কবুল হয়েছে, যার যার জ্বলত না তার কবুল হয়নি। আরে এই তো হাতে হাতে প্রমাণ যে কবুল হয়েছে না হয়নি, এর রাগ হয়ে গেল যে তোমার কবুল হলো আমার হবে না কেন, বললো লা আখতুলান্নাক, এরে তুমি আমাকে তোকে তোকে খুন করব। হিংসা, পৃথিবীর ইতিহাসে হিংসা, এই যে হিংসা, হিংসা থেকেই আমরা বলি যে হিংসা করো না। হিংসা মানে হচ্ছে এক হিংসা, হিংসা মানে হচ্ছে কি প্রতিহিংসা, তার মানে খুম জখম ইত্যাদি। তো বলো তোমাকে হত্যা করব, ভারী মুশকিল, তোমাকে হত্যা করবে কেন? তো বলে লাইম বাসাত্তা ইয়াদাকা ইলাইয়া লিতাকতুলানি মা আনা বিবাসতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তুমি যদি তোমার হাত আমাকে হত্যা করার জন্য সম্প্রসারিত করো, তো আমি আমার হাত তোমার দিকে তোমাকে হত্যা করার জন্য সম্প্রসারিত করব না। কেন করব না? আমি আল্লাহকে ভয় করি। দেখছেন, ফেতনার সময়ে এই জন্য বলা হয়েছে, তোমার তলোয়ারকে ভেঙে দিয়ে কাঠের তলোয়ার বানাইও, তোমার তলোয়ারে চমক যদি তোমার চোখ ঝলসে দেয়, তা তোমার চোখকে কাপড় দিয়ে ঢেকে দিও, তবুও তুমি তলোয়ার, তুমি সেখানে হাবিলের মতো হইও কাবিলের মতো হইও না। ফেতনার সময় হয় না, কোন পক্ষ ঠিক ব্যাঠিক না দেখে, এক পক্ষ যেদিকে নিজের লোক আছে, যেদিকে নিজের বন্ধু আছে, যেদিকে আত্মীয় স্বজন আছে, আপনি সাথ নিলেন না, এরকম না, হক জানতে হবে। যদি হক না জানা যায় তো খবরদার, না একে হত্যা করেন আর না কে না ওকে হত্যা করেন। সুতরাং যারা এরকম করে না, ফাসাদ সৃষ্টি করে দুনিয়ার বুকে এবং মানুষ হত্যা করে, আর একটা মানুষকে হত্যা করা মানে হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করা, তাই না? আর একটা প্রাণ রক্ষা করার মানে হচ্ছে সারা বিশ্বের সমস্ত মানুষের প্রাণ রক্ষা করা, আল্লাহ আকবার, বিশাল ব্যাপার। কিন্তু বহু মানুষ মানুষ খুন করার ব্যাপার তো কিছুই মনে করে না, মনে হচ্ছে পাখি মারছে। আজকাল তো ভোট চলছে, যখন ভোট দেশে ভোট চলে তখন কি অবস্থা হয়, যেখানে সেখানে বোমা, যেখানে সেখানে গুলি, আর যদি জালেম শাসন হয়, জালেম শাসক হয়, তো তারও পুলিশ বাহিনী অন্যায়ভাবে পাখি মারার মতো মানুষ মারছে। কিভাবে মারছে মানুষ? সন্ত্রাসীরা মারছে, তারপর এক পার্টি অপর পার্টির লোক মারছে, এগুলোর কি হিসাব হবে না ভাবছেন? এগুলোর হিসাব হবে না? নিশ্চয়ই হবে, হিসাব অবশ্যই হবে। হত্যা করা বিশাল পাপ, আর সেই হত্যার শাস্তি কাল কেয়ামতে কি হবে আপনি জানেন, আপনারা শুনে থাকবেন। একটা মানুষ যদি মানুষ খুন করে, তো তার শাস্তি কি দুনিয়াতে? তাকে হত্যা করে দাও। এখন সে বেচারি ধরা পড়ল না, ধরা না পড়ে বিনা তওবায় যদি মারা যায়, কাল কেয়ামতে সে শাস্তি পাবে, তাই না? যে শাস্তি পাবে। আর একটা মানুষ যদি তার আঙ্গুলের ইশারায় লক্ষ লক্ষ মানুষ মরে, গদিটা টিকিয়ে রাখার জন্য মানুষ মরছে, এখনো পর্যন্ত দেখছেন ক বছর ধরে হত্যা চলছে, তবুও গদি ছাড়ব না, মানুষ সব জাহান্নামে যাক, সব ধ্বংস হয়ে যাক, আমি আমার গদি ছাড়ব না, এই গদিকে টিকিয়ে রাখার জন্য তুমি গণহত্যা চালিয়ে যাচ্ছ, তো তোমার শাস্তি কি হবে কেয়ামতে? একটা কোরআনের একটা আয়াত আছে, সূরা নিসাতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গাইরাহা লিয়াযুকুল আযাব, আগুনে যখন চামড়া পুড়ে যাবে, চামড়া পুড়ে গেলে তো ছাই হয়ে যাবে, তাই না? কিন্তু যখনই পুড়বে, যখন যখন পুড়বে, তখন তখনই নতুন চামড়া গজাবে। কেন? লি এজুকুল, যাতে করে সে শাস্তি ভোগ করে। একটা মানুষকে খুন করেছ, কত বছর পুড়তে হয়? ঠিক আছে, পুড়লে তারপর আবার চামড়া গজাবে আর একটা মানুষ। এইভাবে লক্ষ লক্ষ মানুষ তুমি খুন করেছ, আর লক্ষ লক্ষ মানুষের মানুষ খুন করার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। দুনিয়াতে তুমি পারলে না, দুনিয়াতে হয়তো তোমাকে মারা হলো, তো মারলে তো একটা জানের বদল হয়, তাই না? আর লক্ষ লক্ষ মানুষ তুমি মারলে তার শাস্তি কোথায় হবে? আল্লাহুম মুস্তাআন। তো এই হলো দুনিয়ার বুকে ফাসাদ সৃষ্টি করার মানুষদের, যারা তারা হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। যদি আপনি কাফেরদের আনুগত্য করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। তোমরা যদি এক শ্রেণীর কাফেরদের আনুগত্য করো, কাফেরদের কথা মেনে নাও, তার মানে আল্লাহ আল্লাহ রসুলের হুকুমের বিরুদ্ধে কাফেরদের কথা মেনে নাও, তাহলে তোমরা কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে ফিরবে। এটা জানা কথা, সহজ কথা। এ তো এক প্রকার মুসলমানদের থাকে সাথে থেকে যদি আপনি কাফেরদের সাথ দেন, কাফেরদের কথা শোনেন, কাফেরদের কথা মতো চলেন, আর ইসলামের মতো না চলেন, আল্লাহ আল্লাহ রসুলের আইন অনুযায়ী না চলেন, তাহলে নিশ্চয়ই আপনি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবেন। যারা আল্লাহর জিকির থেকে গাফেল থাকে, আল্লাহর জিকিরে উদাসীন থাকে, কেমন আল্লাহর স্মরণ আসে না, সারা দিন তার চলে গেল, অত একটি বার আল্লাহকে স্মরণ করল না, তার মানে এলো কি নামাজ পড়ে? নামাজ পড়লে তো আল্লাহর জিকির হয়, তাই না? আল্লাহর জিকির, যে আমরা এখন আল্লাহর জিকির করছি, আপনি রাস্তায় যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, সরিয়ে দিলেন, এটা কার স্মরণে করলেন? আল্লাহ স্মরণে করলেন না, আল্লাহ সন্তুষ্টির জন্য করলেন। অবশ্য বালা দিয়ার লোকেরা যেটা করে, জানি না তারা আল্লাহ সন্তুষ্টির জন্য করে নাকি তাদের ব্যাপার। তো যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন তো সব পাবেন না? পাবেন না, এটা একটা জিকির হলো। দেখেন, আপনি স্মরণ করলেন আল্লাহকে বলেই তো আপনি সবটা পাবেন। আল্লাহকে স্মরণ না হলে যদি কখন মাস ফুরবে, কখন মাস ফুরবে, তাই না, এরকম অবস্থা হয়, তাহলে তো পেল না। সুতরাং আল্লাহকে স্মরণ করার বিভিন্ন পদ্ধতি আছে। মনে মনে স্মরণ করা হয়, কাজ কোন ভালো কাজ করতে গিয়ে স্মরণ করা হয়, এই যে আমরা আল্লাহর কথা আলোচনা করছি স্মরণ করা হয়, কোরআন পড়ে আল্লাহকে স্মরণ করা হয়, তাসবিহ তাহলিল করে আল্লাহকে স্মরণ করা হয়, আর খাস ভাবে স্মরণ করা হয় কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেছেন, আকিমি সালাতা লিযিকরি। দেখছেন, আমার স্মরণের জন্য তোমরা নামাজ কায়েম করো। কেন, এমনি স্মরণ হয় না? হয়, কিন্তু এটা খাস স্মরণ, বিশেষ স্মরণ। এই জন্য এই নামাজকে বিশেষভাবে পড়তে হবে। নামাজ পড়া না, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করতে হবে, নামাজের মধ্যে রূহ প্রতিষ্ঠা করতে হবে। আর রূহ প্রতিষ্ঠা হবে তখনই যখন আপনার নামাজে কি পড়ছেন তা আপনি জানবেন। অধিকাংশ মানুষ নামাজে কি বলছে জানে না, আরবের মানুষও জানে না। আপনি ভাবছেন যারা আরবি বোঝে এরা সব বোঝে না, আরবি বুঝলেই যে সব বুঝবে তা না, আমরা বাঙালি, ঠিক কিনা? এখন যদি আপনি আপনার সামনে নজরুলের কবিতা পড়ি, বুঝবেন সব সবকিছু? রবি ঠাকুরের কবি সব বুঝবেন? কবিতা মোটেই বুঝবেন না, হয়তো উপরে উপরে কিছু বুঝবেন, হয়তো ভুলও বুঝতে পারেন, তাই না? এখন ঠিক এইভাবে যে আরবরা আরবি জানে, অতএব তারা নামাজে যা পড়ে তাই বোঝে, এটা ঠিক না, অনেকে হয়তো বুঝে না। সুতরাং নামাজ, নামাজে যা বলছেন তা না বুঝলে আপনার নামাজে প্রাণ আসবে না, আল্লাহর জিকির হবে না। যেটা মুনাফিকরা, মুনাফিকরা নামাজে দাঁড়ায় কিন্তু আল্লাহর জিকিরই করে না, তাই না? তেমনি আল্লাহ তাআলা নিষেধ করলেন যে মদ খাওয়া অবস্থায়, মদ খাওয়া অবস্থায় নামাজে যেও না। কেন? হাত্তা, হ্যাঁ, যখন তোমরা মদ খাওয়া অবস্থা যাবে, হাত্তা তাআলামু মা তাকুলুন, তোমরা যে বলছো সেটা তোমরা জানো, বুঝতে পারো, তাই না? তারপর ঘুম চলে এলে পরে আল্লাহ রাসূল বলছেন কি, শুয়ে যাও, কারণ তুমি দাদা বলতে গিয়ে কি বলবে, গাধা বসে, গাধা বলে বসে থাকবে, সর্বনাশ হবে। তো নামাজে না বুঝে যে আমরা অনেক কিছু, অনেক গাধা বলি, তো নিশ্চয়ই এটাও একটা বিশাল মানে ক্ষতির ব্যাপার। আল্লাহর জিকির থেকে যদি কেউ গাফেল থাকে, বিশেষ করে জিকিরের থেকে যদি গাফেল থাকে, যেমন এই যে আল্লাহ জিকিরে বসেছি কেউ ঘুমাচ্ছে, তার মানে গাফলতি আছে। মানলাম আল্লাহর জিকিরে বসে যদি আমি ঘুমাই তো এটা গাফলতি না? গাফলতি। এখন যদি কেউ বলে হুজুর বুঝতে তো পারছেন, সেটা আলাদা কথা, কিন্তু জিকিরে থেকে যদি কেউ গাফিল হয় সে সব থেকে বড় গাফিল। নামাজ পড়া পড়তে পড়তে যদি আল্লাহর খাস জিকিরে এসে যদি সে জিকির ঠিক মতো না করে, ঠিক মতো দোয়া দরুদ না পড়ে, ঠিক মতো পিঠ সোজা না করে, খালি সু সু সু সু করে নামাজ শেষ করে দেয়, দেখবেন অনেক লোক নামাজ পড়ে খালি সু সু সু সু সু, কিছু বুঝা যায় না, খালি সু সু, সুবহানাল্লাহ রাব্বিয়াল আলা, সুবহানাল্লাহ আজিম পুরো বলে না, খালি সু সু সু সু আল্লাহ আকবর, ঠকা ঠক ঠুকে দিল, না পিঠ সোজা করে আর না ঠিক মতো বসে, দিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, বাস হয়ে গেল নামাজ। তাতে কি আল্লাহ জিকির হয়? এতে আল্লাহর জিকির হয় না, খাস জিকিরেও তার জিকির করতে পারে না। আল্লাহর জিকির থেকে যদি কেউ গাফিল থাকে তাহলে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধনসম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি যেন আল্লাহর জিকির থেকে বিরত না করে। আল্লাহর জিকির, নামাজ পড়ছেন, নামাজ পড়া সাজান হয়ে গেল, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ আজান হয়ে গেল, আর আপনি এখন সন্তান নিয়ে ব্যস্ত। আর যারা নতুন বিবাহিত তারা তো সন্তান হওয়ার আগে স্ত্রী নিয়েই ব্যস্ত। আচ্ছা যাচ্ছি, দ্বিতীয় জামাত করে নেব, বলে না দ্বিতীয় জামাত করে নেব, যারা জামাত জায়েজ মনে করে তারা মনে করে দ্বিতীয় জামাত করলেই আমার, না প্রথম জামাত ছাড়া যাবে না, প্রথম জামাতে গিয়ে নামাজ পড়া ওয়াজিব, জামাত করে নেব। তারপরে আপনি টিভি দেখতে থাকলেন, রেডিও শুনতে থাকলেন, আপনার কাজ করতে থাকলেন, আপনি স্ত্রীর সঙ্গে গল্প করতেই থাকলেন, তারপরে আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি ঘরে ব্যস্ত থাকতেই থাকলেন, এটা না ফাওয়াইলুল মুসাল্লিন। এইভাবে যদি আপনি যাচ্ছি এই যাচ্ছি এই হচ্ছে হোক, এই খেলাটা খেলে নি, এই চালটা ছেলে নি, এই দানটা ছেলে নি, ক্রাম খেলছেন, তাস খেলছেন, লুডু খেলছেন, একজন বলছে হুজুর বইয়ের সঙ্গে তো খেলা জায়েজ আপনি বলছেন, তারা যদি বইয়ের সঙ্গে লুডু খেলি ক্রাম খেলি তা জায়েজ না জায়েজ? হ্যাঁ, বইয়ের সঙ্গে যদি লুডু খেলা হয় জায়েজ না জায়েজ? খেলা না জায়েজ, তো চাই বইয়ের সঙ্গে খেলেন আর মায়ের সঙ্গে খেলেন কিংবা অন্য বাইরে কারোর সঙ্গে খেলেন, খেলা খেলা হারামি, তাই না? তো মোট কথা হলো যে আপনি আল্লাহর জিকির থেকে, বিশেষ বিশেষ জিকির থেকে, এমনি তো অন্য জিকির, মদ খাওয়া হারাম কেন হয়েছে? إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء ويصدكم عن ذكر الله وعن الصلاة. মদ খেলে পরে শয়তান এর মদের মাধ্যমে তোমাদেরকে, তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে, আর আল্লাহর জিকির থেকে বিশেষ করে নামাজ থেকে বিরত রাখে, তাই না? আপনারা জানেন না জানেন না, বহু জায়গাতে দেখবেন এমনকি মুসলিম রাষ্ট্রগুলোতেও এক শ্রেণীর ক্লাব আছে, ক্লাব যেগুলো অমুসলিমদের, আমি নাম করছি না, সেই ক্লাবগুলোর বিশেষ বিশেষ প্রোগ্রাম রাখা হয় কখন জানেন? জুমার সময়ে। কেন বলুন তো? পেছনে কিন্তু উদ্দেশ্য আছে, কি জন্য? যাতে করে বহু মুসলমান নামাজ পড়ে না কিন্তু জুমার দিনে যাওয়ার চেষ্টা করে, অধিকাংশ মুসলমান জুমার দিনে যায়, যারা নাস্তিক তারা তো কখনই যায় না, আলাদা কথা, ঈদের নামাজও যায় কিনা সন্দেহ। তো ঠিক প্রোগ্রামটা এমন প্রোগ্রাম যে যেতে হবে, যে যাওয়া জরুরি, সেটা কখন রাখে? জুমার সময়। আপনি দেখবেন খেয়াল করে কোন ক্লাবে যদি নাম শুনে থাকেন, তো সেই প্রোগ্রামটা মুসলমানদেরকে নামাজ থেকে বিরত রাখার জন্য করে, শয়তান করায়, শয়তান মদের মাধ্যমে এভাবে আল্লাহর জিকির থেকে কি করে দূরে সরিয়ে নেয় আল্লাহর জিকির থেকে। তারপরে মসজিদে যারা মসজিদ তৈরি করে, মসজিদকে উঁচু করে, এই মসজিদে এসে আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর তাসবিহ তাহলিল করে, রিজালুন, কারা রিজালুন? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, সেই মানুষরা মসজিদে এসে। আর পুরুষদের জন্য মসজিদে এসে নামাজ পড়া কি ওয়াজিব? এক ভাই আমাকে আজকে প্রশ্ন করলেন যে হুজুর আমি যদি মসজিদে না যাই, বাড়িতে জামাত করে নামাজ পড়ি, বইয়ের সঙ্গে জামাত করে নামাজ পড়লাম, হবে না? হবে না, না, মসজিদে গিয়ে যেখানে আজান হয়েছে সেই মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়া পুরুষদের জন্য ওয়াজিব। এই লোকেরা যারা মসজিদে এসে আল্লাহর জিকির করে তাদেরকে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা যিকরুনা ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের দোকানপাট, তাদের ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। এ হচ্ছে পুরুষ, রিজাল, রিজাল উল্লাহ তুলহিহিম। এখানে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল সম্পদ ধন সম্পদ যেন তোমাদেরকে উদাসীন করে না রাখে, তোমাদেরকে বিরত না করে, আওলাদুকুম তোমাদের সন্তানরা যেন তোমাদেরকে বিরত না রাখে, কিসে থেকে? আল্লাহর জিকির থেকে, আন যিকরিল্লাহ। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যে করবে এটা, তার মানে যাকে তার ধন সম্পদ আল্লাহর জিকির থেকে দূরে রেখে নেবে, যার সন্তান সন্ততি আল্লাহর জিকির থেকে দূরে রাখবে, বিরত রাখবে, তাহলে জেনে রেখো তারাই হবে ক্ষতিগ্রস্ত। এখানে ক্ষতিগ্রস্ত কারা হল, যারা যাদের ধন সম্পদ নিয়ে ব্যস্ত, যারা সন্তান সন্ততি নিয়ে ব্যস্ত, দুনিয়াদারি নিয়ে ব্যস্ত, নামাজে নেই, জিকিরে নেই, ইত্যাদি ইত্যাদি, তাহলে পরে সারাই হবে, তারাই হবে ক্ষতিগ্রস্ত। একটা কথা এখানে ইশারায় বলে রাখি, অনেকে হয়তো মনে করবে জিকির হয়তো, জিকির হয়তো কোন খাস জিকির, যেমন জামাতি জিকির অনেকে মনে করে, জামাতি জিকির দিয়ে বসলাম কোন মজলিসে, গেলাম সেখানে আল্লাহ আল্লাহ আল্লাহ হু হু হু ইল ইল, এগুলো জিকির বলে তাই না, মজলিসের জিকির বলে। এই জিকির উদ্দেশ্য না, উদ্দেশ্য জিকির যাকে বলা হয় যেভাবে জিকির করতে হয়, আর খাস জিকির বললাম নামাজ। সুতরাং আপনাকে সেই জিক্রে এসে জিক্রের মজলিস, যেমন এটা হচ্ছে মজলিসের জিকির, এটা হচ্ছে জিক্রের মজলিস, এটা হচ্ছে এলমি মজলিস, এখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হচ্ছে, অতএব এটাও হচ্ছে জিকির। তো বিভিন্ন ভাবে জিকির করা হয়, যা যে ব্যক্তিকে এই সমস্ত জিকির থেকে, হুজুর দারসে আসুন, দারসে আসতে পারছি না হুজুর, আমার আজকে কাজ আছে, দোকান বন্ধ করা, দোকান অবশ্য যাদের যাদের বাধ্য তাদের কথা আলাদা, তা না, এমনকি দেখবেন অনেক অনেক মানুষ আছে, অনেক মুসলিম দোকানদার আছে, জুমা পড়তেও, জুমার আজান হয়ে গেছে, খুতবার আজান, তবুও দোকান খদ্দের এত আসছে, হ্যাঁ দোকান বন্ধ করতে চাইছে না, কারণ এত খদ্দের আসছে, হ্যাঁ কি করে যাই, আরে আল্লাহ আল্লাহ তারা রুজি তোমার জন্য রেখেছে, তোমার দোকানে যত বিক্রি হবে লেখা আছে, এ নয় যে তুমি দোকান বন্ধ করে নামাজ পড়তে গেলে তোমার কি হবে, দোকান বন্ধ করে নামাজ পড়তে গেলে তোমার লাভ কম হবে, তা না, লাভ তোমার যা আছে ভাগ্যে তা থাকবেই, আজান হয়ে গেল দোকান বন্ধ করে কি করো, নামাজ পড়তে যাও, আর বিশেষ করে জুমার নামাজ, সুবহান আল্লাহ, জুমার নামাজে আজান হয়ে গেলে, খুতবার আজান হয়ে গেলে তারপরে ক্রয় বিক্রয় কি হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাইয়। আজান হয়ে গেলে খালাস, তোমার জন্য ক্রয় বিক্রয় জায়েজ না, ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়ে আল্লাহর জিকিরের উদ্দেশ্যে ছুটে যাও। এখন যদি কারো ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য তাকে আল্লাহর জিকির থেকে বিরত রাখে, মাশাআল্লাহ এদেশে তো জানছেন দেখছেন, এদেশে কি হয় দোকান বন্ধ করা হয়, আমাকে এক হাজী সাহেব বলছেন, হুজুর সেখানে দোকান বন্ধ করছে তো কাপড় ঢাকা দিচ্ছে, দোকানের চাবিও লাগায় না, আমাদের তো চুরি হয়ে যাবে। হ্যাঁ সেখানে চুরি হবে কেন, সেখানে তো চুরি করলে ধরা পড়লে তো হাত কাটা যাবে, আর আপনার দেশে তো কি হবে, চুরি করলে বড় জোর, হ্যাঁ বুঝতেই পারছেন, দুটা কিল থাপ্পর হবে, কিংবা জেল যাবে, কিংবা জেল থেকে ছাড়ি নিয়ে আসা হবে, কোনো তাই না, আর এখানে আইন আছে, এই জন্য মানুষ দোকানে কাপড় ঢেকে দিয়ে কেউ বা ঢাকেও না, এমনি ছেড়ে ছুড়ে গিয়ে নামাজ পড়তে চলে যায়। আর যদি কেউ দোকান বন্ধ না করে তো বিশেষ লোক আছে তাই না, বিশেষ বাহিনী আছে, যে বাহিনী আল্লাহ সালাহ সালাহ বলে না বলে না, হ্যাঁ যাও নামাজ পড়তে যাও, আর যদি আপনি ওই নামাজের সময়ে কাজ করছেন তো আপনাকে ধরে নিয়েছে অফিসে কি করাবে, মানে মুচলেখা লেখাবে, তারপরে ধরুন আপনার শাস্তি হতে পারে, বিভিন্ন আপনাকে উপদেশ দেওয়া হবে যে তুমি নামাজ ছেড়ে কেন কাজ করছিলে। তো এখানে সেই সিস্টেম আছে, প্রত্যেক মুসলিম দেশে যেন আল্লাহ তাআলা এই তৌফিক দেন, যেন সমস্ত মুসলিম দেশের মুসলিমরা এইরকম আইন চালু করতে পারে, নামাজের সময় আল্লাহ জিক্রের সময়ে যেন কমসে কম মানুষ উদাসীন না থাকে। সুতরাং আল্লাহর জিকির থেকে যদি কেউ গাফিল থাকে, ধন সম্পদ গাফিল করে দেয়, ছেলে মেয়ে গাফিল করে দেয়, তাহলে নিশ্চয়ই তারাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। আজকে তাহলে এই পর্যন্তই, আমরা বুঝতে পারলাম যে আসল ক্ষতিগ্রস্ত কারা, আগামীতে আরো ইনশাআল্লাহ অনেক কথা আছে, আর শুধু কোরআনের আয়াত থেকে, কোরআনের আয়াতে যাদেরকে ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করা হয়েছে আমরা সে কথাই উল্লেখ করছি, করব, আর আমরা জানতে চেষ্টা করব যে কারা ক্ষতিগ্রস্ত, আর চেষ্টা করব যাতে আমরা ক্ষতিগ্রস্ত না হই ইনশাআল্লাহ, না দুনিয়াতে এবং না আখেরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দেন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।